আর কি জিনিস আছে আমরা ভ্রান্তিতে, যে জড় আর চেতন সম্পূর্ণ বিপরীত ধর্ম দ্বৈত বস্তুকে মিলিয়ে ফেলি, এটা হচ্ছে অজ্ঞান। আর এই একদম বিপরীত ধর্ম বস্তুকে, যে বস্তু যেরকম তাকে ঠিকভাবে জানা, এটা হচ্ছে জ্ঞান। এবং আমরা বুঝতে পারি যে মানে জড় আর চেতন মিলতে পারে না, তবুও মায়ার এমন মহিমা যে আমরা সেটাকে মিলিয়েই ব্যবহার করি। এই জন্য বারবার বারবার এর এখানে শাস্ত্রে অভ্যাস লিঙ্গ বলেছেন, বারবার আমাদের বলছে তুমি শাস্ত্র দৃষ্টি করো, তুমি নিজের প্রকৃতি অনুযায়ী চলো না, শাস্ত্র কিভাবে তোমাকে চলতে বলছে, শাস্ত্র তোমাকে কি নির্দেশ দিচ্ছে বা গুরু কি নির্দেশ দিচ্ছে সেইটাকে অবলম্বন করে আর চলতে থাকো, তাহলে তুমি নিজের স্বরূপে পৌঁছাতে পারবে। এইভাবে শ্রুতি বাক্যের মাধ্যমে এটা সিদ্ধ করে দেওয়া হলো, বা পূর্ব মীমাংসা দর্শন তো আমাদের সহযোগিতা করেছে। স্থূল শরীর থেকে আমাদের তিনটি শরীর আছে যা দিয়ে আমরা ব্যবহার করি, একটা হচ্ছে কারণ শরীর, সেটা হচ্ছে অজ্ঞান। এই অজ্ঞানের কারণে মানুষের মধ্যে বাসনা, এই বাসনার স্থান হচ্ছে সূক্ষ্ম শরীর, মন অন্তঃকরণ যার মধ্যে প্রধান। এবং এই বাসনাকে পূর্তি করার জন্য আমরা স্থূল শরীর দিয়ে কাজ উৎপন্ন করি, এবং স্থূল শরীর দিয়ে কর্মের ফল ভোগ করে মনে সেখানে সুখ দুঃখ উৎপন্ন করি। এইভাবে এই যে ক্রম, অবিদ্যা, বাসনা, কর্ম, ফল, আবার এই অবিদ্যার মাত্রাকে বাড়াতে থাকা, এইভাবে এই চেন অনাদিকাল থেকে চলে আসছে। এই চেনটাকে ব্রেক করতে হয়, ব্রেক করার জন্য এটা ভগবানের চরণে প্রার্থনা, নিজের প্রচেষ্টা পরিষ্কার দিয়ে যে না আমার শাস্ত্র বলেছে আমি অসঙ্গ, আমি অকর্তা, আমি অভোক্তা। এইভাবে শরীরের থেকে নিজেকে আলাদা করা প্রথমে, কিন্তু তাতেও মানে সাংখ্য দর্শন, যোগ দর্শন, প্রকৃতির থেকে পুরুষ আলাদা, কিন্তু প্রকৃতি থেকে পুরুষ আলাদা বোঝা কখন যাবে, যখন চিত্ত স্থির হবে, শুদ্ধ হবে। এই জন্য যোগ দর্শনের মহর্ষি পাতাঞ্জল সাধনের নির্দেশ দিয়েছেন যে অষ্টাঙ্গ যোগের মাধ্যমে যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, এটা বহিরঙ্গ যোগ, তারপরে ধারণা, ধ্যান, সমাধি, এটা হচ্ছে অন্তরঙ্গ যোগ, এর মাধ্যমে যখন চিত্ত একদম স্থির হবে তখন একটাই গুরুবাক্য মনের মধ্যে পড়লে তখন বিবেক স্পষ্ট থাকে বলে প্রকৃতি আর পুরুষকে আমরা আলাদা করে বুঝতে পারি। প্রকৃতি হচ্ছে শরীর, তার সমস্ত বিকারগুলো, আর পুরুষ হচ্ছে চেতন, যার শান্তি থেকে প্রকৃতি কাজ করতে পারে। সাংখ্য দর্শনে প্রকৃতি এবং পুরুষ দুটোকেই সত্য মানা হয়েছে, কিন্তু বেদান্ত দর্শনে প্রকৃতিকে মায়া বলে, যেটা পারমার্থিক নেই, কিন্তু যতক্ষণ অজ্ঞান আছে ততক্ষণ মায়ার কার্য দেখা যাবে আর কি। অজ্ঞান চলে গেলে আর মায়ার কার্য নেই। এই এটাকে মিথ্যা নিরূপণ করার জন্য এখানে শুরু হয়েছিল 42 ভার্স থেকে, একটা একটা করে যে মানে যেই বস্তুটাকে যেরকম ভাবে দেখছি সেই বস্তুটা যেগুলো ব্যভিচার কর্ম সেরকম ভাবে থাকে না, সেগুলোকে বেদান্তকে মিথ্যা বলা হবে। আর যে বস্তু একেবারেই দেখতে পাওয়া যায় না সেগুলোকে অসৎ বলা হয়েছে। জগৎকে বেদান্ত অসৎ বলেনি, কারণ কি, সৎ অধিষ্ঠানের উপরে ভ্রান্তিতে জগৎ দেখা যায়, যেমন রজ্জুর উপরে সর্প দেখা যায়, বা শুক্তিকাতে চাঁদি বা রজত দেখা যায়। এগুলো কেন দেখা যায়, কারণ আমার ওখানে কি আছে ঠিক করে জানতে না পারার জন্য নিজেদের সংস্কার অনুযায়ী আমরা কল্পনা করে নিই, কিন্তু যেই মুহূর্তে সেই অধিষ্ঠান তত্ত্বের জ্ঞান হয় তখন ভ্রান্ত বস্তু আপনি আপনি নাশ হয়ে যায়। এই জ্ঞান দ্বারা যে বস্তু নাশ হয় তাকে মিথ্যা বলে পরিভাষিত করা হয়েছে বেদান্ত দর্শনে। যেই বস্তু যেখানে ছিল আগে দেখতে পাচ্ছিলাম, এখন জ্ঞান হওয়ার পরে সেই সর্প আর সেখানে সেই রূপে দেখা যাচ্ছে না, এই জন্য তাকে মিথ্যা বলা হচ্ছে। এইভাবে মিথ্যা, অনিত্য এবং অসত্য এর বিচার বারবার মনের মধ্যে নিয়ে জগতের মিথ্যাত্বকে নিশ্চয় করার জন্য, এবং তারপরও শ্রুতি সহায়, শ্রুতি সাহায্যে যে শ্রুতি বাক্য এরকম ভাবে দেখিয়েছে যে শ্রুতিতেই কিন্তু যে আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না শ্রুতির অভিপ্রায়টা কি। শ্রুতিতে কোথাও বলছে নাম ব্রহ্মেতু উপাসিত, তুমি বলছো যে নাম রূপ মিথ্যা, আবার বলছে নামকে ব্রহ্মদৃষ্টিতে উপাসনা করো। এর অভিপ্রেত অর্থ হচ্ছে ব্রহ্মকে জানার জন্য মানে যাকে আমরা অন্য কোন স্থূল চোখ প্রমাণ দ্বারা দেখতে পাই না, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ রূপ যিনি নয়, যাকে মানে দর্শনেন্দ্রিয়, ঘ্রাণেন্দ্রিয়, রসনেন্দ্রিয় এতে দ্বারা আমরা জানতে পারবো না, সেই তত্ত্বকে জানার জন্য তখন শ্রুতিকে কি করতে হয়, কিছু একটা অবলম্বন দিতে হয় মনকে। সেই অবলম্বনের দ্বারা যখন মনটা ধীরে ধীরে স্থির হয় যে এটাই ব্রহ্ম, নাম ব্রহ্ম, মন ব্রহ্ম, আদিত্য ব্রহ্ম, আকাশ ব্রহ্ম, এরকম ভাবে মেডিটেট করার জন্য বলা হয়েছে বেদান্তে বিশেষ করে। তাতে কি হয়, এই যে এই জিনিসগুলো পারমার্থিক ব্রহ্ম না কিন্তু নেই তো, কিন্তু এগুলোর মধ্যে ব্রহ্ম দৃষ্টি করলে ধীরে ধীরে মন স্থির একাগ্র হয়, এবং তখন এই পরিচ্ছিন্নতার মধ্যে যে আমাদের একটা আত্মভাব সেটাও ধীরে ধীরে চলে যায়। এটাকে অনেকে বুঝতে না পারে। মানে শাস্ত্রতে একদিকে বলছে সৃষ্টি আছে, আর একদিকে বলছে সৃষ্টি মিথ্যা। শ্রুতিতেই আছে সৃষ্টির প্রকরণ, কিন্তু ভগবান ভাষ্যকার কত জায়গায়, মানে ঈশাভাষ্যোপনিষদে, বৃহদারণ্যকোপনিষদে তিনি বলছেন যে এক রূপ একত্ব প্রত্যয়দার্ঢ্যায় এব সর্বশ্রুতিষু উৎপত্তি স্থিতি লয় আদি কল্পনা। এক রূপ একত্ব প্রত্যয়কে দৃঢ় করার জন্যই সমস্ত শ্রুতিতে উৎপত্তি স্থিতি লয় এর কল্পনা করা হয়েছে। এটা অর্থবাদ আর কি, পারমার্থিক। এর মাধ্যমে পরম ব্রহ্মকে বুঝি, মানে শ্রুতি জানে যে এই মুহূর্তে সে অধিষ্ঠানকে বুঝতে পারবে, তখন আর জগতের মধ্যে তার সত্যত্ব বুদ্ধি থাকবে না। যেটুকু দেখা যাচ্ছে সামনে তাকেই অবলম্বন করে, আমরা যেটুকু জানছি বা যেটা বুঝতে পারছি সেটাকে অবলম্বন করেই শ্রুতি আমাদের বোঝাতে চায়। যেটা দেখতে পাচ্ছি না জানতে তাকে বোঝাতে হবে, তখন আর পারছে। মানে মা বলুন। হ্যাঁ মহারাজ, আমি বলছি কি, আপনি যে অনিত্য আর অসত্য, হ্যাঁ দুটো বললেন, তা অসত্য আর অনিত্য দুটোই কি একই না? না না না, একদম নয়। অসত্য অনিত্য মিথ্যা তিনটে আলাদা আলাদা শব্দ এবং তিনটের আলাদা আলাদা অর্থ। অসত্য না অসৎ, আপনি কি বলতে চাইছেন? অসত্যের মধ্যে সৎ মানে যদি আপনি বলেন যে অসৎ মানে হচ্ছে যার সত্তাই নেই, যেটাকে যে রূপে দেখছি সেটা সেরূপে নয়, এটা তো ঠিক আছে যদি আপনি সেরকম ভাবে, কিন্তু অসত্য যেখানে অসৎ আর অসত্য এই দুটোর মধ্যে ভিন্নতা রাখতে হবে। আর মিথ্যা হচ্ছে মানে যাকে যে রূপে নিশ্চয় করেছি তাকে সেরূপে পাওয়া যায়, এই জন্য অসত্যটা মিথ্যা। আর অনিত্য মানে হচ্ছে যেটার উৎপত্তি বিনাশশীল পরিবর্তন হচ্ছে, এটাই অনিত্য। অনিত্য বস্তু নাশ হলে কিছু মানে পরিশেষ থেকে যায়, কিন্তু মিথ্যা বস্তু নাশ হলে তার কোনো পরিশেষ থাকে না। অনিত্য বস্তু নাশ হলে তার কিছু পরিশেষ থেকে যায় থেকে যায়। হ্যাঁ, মানে একটা ব্যবহারিক সাপকে যদি আপনি মারেন তাহলে তার মৃত শরীরটা দেখতে পাবেন, তারপরে তাকে যদি জ্বালিয়ে দেন তাহলে তাকে তার কিছু রাগ দেখতে পাবেন, ছাই। কিন্তু রজ্জুর উপরে দেখা যাচ্ছে যে সর্প, সেটা যখন জ্ঞান দ্বারা নাশ হয় তখন সেই সর্পের কিছু থাকে না, কেবল অধিষ্ঠানই বেঁচে থাকে আর কি, কেবল অধিষ্ঠান থাকে, সেই সর্পের কিছু রেসিডিউ থাকে না। ঠিক সেই রকম এই জগৎ ভ্রান্তি রূপে দেখা দিল, যে মুহূর্তে অধিষ্ঠান তত্ত্বের জ্ঞান হয় তখন কি হয়, এই জগতের আর মানে জ্ঞান দৃষ্টিতে জগতের আর কিছু থাকে না। কিন্তু ব্যবহারিক অন্য জগৎ দেখার জন্য না, জগৎ সবার জন্য জ্ঞানের দৃষ্টি সাপেক্ষে এই কথা বলা হয়েছে। তা এখন আমরা যেটুকু জানছি বা দেখছি বা বুঝতে পারছি, শ্রুতি আমাদের সেটাই সাহায্য নিয়ে, সে তার সাহায্যে আমাকে পারমার্থিক বস্তু বোঝাচ্ছে। কারণ আমি দেখতে পাচ্ছি চোখের সামনে জগৎ আছে, তখন শ্রুতি বলে হ্যাঁ আছে, ঠিক আছে তুমি দেখতে পাচ্ছ আছে। তা যখন কোনো কার্যকে তুমি দেখতে পাচ্ছ তখন তার তো কোনো না কোনো কারণ থাকতে হবে। হ্যাঁ, তাহলে একটা কারণও আছে, সে কারণকে তুমি দেখতে পাচ্ছ না, কার্যকে দেখতে পাচ্ছ। তারপরে শ্রুতি বলছে যে কার্যাত্মক জগৎ দেখা যাচ্ছে না, এই যে মাটিতে ঘরা দেখা যাচ্ছে না, এই ঘরাটা আজকে আছে কালকে নিয়ে হাত থেকে পুড়লেই ভেঙে যাবে। বলে হ্যাঁ সে তো ভেঙে যাবে, যে থাকবে না, তখন তোমার যে ঘরার যে আনন্দ পাচ্ছিলে সেটাও তুমি দুঃখী হয়ে যাবে। আগেকার দিনে মাটির বাসন পত্রে বেঁচে ছিল সে না, এগুলোকে দৃষ্টান্ত দেওয়া হয়, ওটা বিগড়ে গেলেই মন দুঃখী হবে। তাহলে যেই জিনিসটা তুমি যেইভাবে ভাবছিলে কিছুদিন পরেই সেটার অবস্থার পরিবর্তন করে ফেলে, এই জন্য ওটা কোনো পারমার্থিক সত্য বস্তু নয়। তাহলে সত্য বস্তু কোনটা? ও যে ঘরার মূল কারণ ছিল মাটি, সেটা হচ্ছে পারমার্থিক সত্য বস্তু। তারমানে সেরকম জগতেরও মূল কারণ যেটা সেটা হচ্ছে পারমার্থিক সত্য বস্তু, বাকি যা কিছু দেখা যাচ্ছে নাম রূপ আত্ম তার মধ্যে কোনো পারমার্থিক সত্যতা নেই। এইভাবে ধীরে ধীরে বিচার করতে করতে, তবে আরেকটা জিনিস এখানে ভালো, এই কার্যকারণ ভাবটাকে আমরা এই জন্য নেই, ঠিক আছে আপনি বুঝতে পারছেন নাম রূপ আছে, কিন্তু এই নাম রূপের সৃষ্টি তো ঈশ্বর, ঈশ্বরই অভিন্ন নিমিত্ত উপাদান কারণ, আর কোন কার্য তার উপাদান কারণ তো ছেড়ে কখনো থাকতে পারবে না। তাহলে এই যে কার্যাত্মক জগৎকে দেখা যাচ্ছে সে তো কখনো ঈশ্বরকে ছেড়ে থাকতেই পারবে না। যেই সময় আমরা কার্যাত্মক জগৎকে আলাদা আলাদা নাম রূপে দেখছি সেই সময় তো তার মধ্যে ঈশ্বরই অনুস্যূত আছে, এবং এই ঈশ্বর তত্ত্বটাই অপরিবর্তনীয় এবং উপরের নাম রূপটা পরিবর্তনীয়, তাই জন্য এই উপরের নাম রূপটা পারমার্থিক সত্য নয়, ঈশ্বরই পারমার্থিক সত্য। এর আগে একদিন আমরা দৃষ্টান্ত দিয়ে বলেছিলাম যেমন আখ, আখে রস, গুড়, চিনি, মিষ্টি, এই সবগুলোর নাম পরিবর্তন হলো, কিন্তু তার মধ্যে মিষ্টত্ব এর পরিবর্তন, এতে মানে এর সাপেক্ষে ওটা সত্য। তেমনি আবার এই মিষ্টত্ব যদি অন্যের সঙ্গে মিলে যায় সেটা চলে যাবে, কিন্তু তার যে সত্তা সেই সত্তার কখনো ব্যভিচার হয় না, সেটাই পারমার্থিক সত্য বস্তু। এই পারমার্থিক জ্ঞান হলে পরে এই পারমার্থিক সত্তার সঙ্গে এক হয়ে সর্বদাই বিদ্যমান থাকা যায়, তখন আর জন্ম মৃত্যু থাকে না। এখন শাস্ত্র বলছে যে যদি কেউ যেমন সোনা থেকে তৈরি বস্তুর মধ্যে সোনা থাকে, মাটি থেকে তৈরি বস্তুর মধ্যে মাটি থাকে, আর ধাগা থেকে তৈরি বস্তু কাপড়ের মধ্যে সেই ধাগা থাকে, সেই রঙের ধাগা থাকে, ঠিক সেই রকম ভগবানের থেকে বা ঈশ্বরের থেকে উৎপন্ন জগতের মধ্যে ঈশ্বর সর্বদাই আছে। এই জন্য অনেকে বলেন ভগবত দর্শন বেদান্তিক দৃষ্টিকোণ করে যে ভগবত দর্শন মানে আলাদা কোনো ভগবত দর্শন নাই, জগতে সব বস্তুর মধ্যে সব সময় ভগবত দর্শন, এই জন্য এটাকে সহজ সমাধি বলা হয়। বাকি এমনি সমাধিতে আমরা চোখ নাক কান বন্ধ করে ভগবানের কোন একটা বিরাস না বিশেষ নাম রূপে মনকে স্থির করে তাকে দর্শন করা, সেটা হচ্ছে একটা নির্দিষ্ট কালের জন্য হয়। কিন্তু বেদান্ত বিচার করতে করতে মন যখন দৃঢ় নিশ্চয় করে না যে সবকিছুর মধ্যে একই সচ্চিদানন্দে বিদ্যমান আছে, এই সচ্চিদানন্দে অনেক নাম রূপে দেখা যাচ্ছে কিন্তু নাম রূপের মধ্যে সত্যত্ব নেই, কিন্তু সচ্চিদানন্দ হামেশা থাকে, এটাই আমার পারমার্থিক স্বরূপ, তখন কি হয় মন ওই সচ্চিদানন্দের মধ্যে সহজ সমাধিতে যখনই যেখানে দেখে যেখানে যেখানে নিজের ইষ্টকে দেখে সেখানে যেখানে চোখ যায় সেখানে যত্র যত্র নেত্র পরে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে, এরকম আমরা শুনতে পাই ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্য। সেইরকমই আর কি যে আরেকটু গভীরতায় গেলে দেখা যাবে যেখানে যেখানে নাম রূপ দেখা যাচ্ছে তার মধ্যেই ওই সচ্চিদ আনন্দ বিদ্যমান আছে, এটাই হচ্ছে বেদান্তের সহজ সমাধি। এই জন্য শাস্ত্র বলছে তুমি যদি একটুকু ভেদ দেখো তাহলে তুমি ভয় থেকে বাঁচতে পারবে না, নিরতিশয় আনন্দের মধ্যে তুমি থাকতে পারবে না। ভেদ মানে ও আমার থেকে আলাদা, তার মানে কি করলে তুমি নিজেকে পরিচ্ছিন্ন করে নিলে, এই পরিচ্ছিন্নতাই হচ্ছে দুঃখের কারণ, পূর্ণতা ব্যাপকতা এটাই হচ্ছে আনন্দের কারণ। দেখুন আমাদের সমস্ত উপনিষদের সব কাজের মধ্যে আমরা প্রথমে একটা মন্ত্র বলি পূর্ণমদ পূর্ণমিদ পূর্ণাত পূর্ণমদ, সংসারে সবকিছুকে পূর্ণরূপে দেখতে শিখুন, এই পূর্ণ থেকে মানে পরমাত্মা পূর্ণ, পূর্ণ থেকে পূর্ণই এসছে, আমি তুমি এই এই ভেদগুলো কল্পিত মাত্র ব্যবহারের জন্য। পারমার্থিক যদি এক পূর্ণ তত্ত্ব সচ্চিদানন্দকে দেখা যায় তাহলে এক সচ্চিদানন্দই নিজের স্বরূপ হয়ে বিদ্যমান, এটাই সমস্ত উপনিষদের প্রতিপাদ্য বিষয় আর কি। এখানে এই জন্য বলছেন শ্রুতি দেখাচ্ছে এখানে, এখানে কালকে আমরা 52 পর্যন্ত পড়েছিলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ 52 মানে স্বল্পম আপি অন্তরম কৃত্বা জীবাত্মন পরমাত্মন, যদি আমরা জীবাত্মার পরমাত্মার মধ্যে একটুকু ভেদ দেখি তাহলে কি হবে যে এইভাবে থাকে অবিবেকী ব্যক্তি তার কখনো ভয় মেটে না। বৃহদারণ্যক উপনিষদে এসছে ব্রহ্ম নিজের থেকে ভিন্ন করে সে যাকে দেখবে তার দ্বারা সে পরাজিত বা দেবী দেবে থাকবে, দেবে থাকবে মানে সেই বস্তুর প্রতি নিজেকে তুমি পরিচ্ছিন্ন করে দিলে, এবার সেই বস্তুটা আমার থেকে ভিন্ন তার সঙ্গে বিচার করবে ভালো কি মন্দ, এবং সে ভালো মন্দ বিচার করতে করতে আবার এটা ভালো হলে মন সেখানে আর চিপকে যাবে, যদি খারাপ হয় তো মন থেকে দূরে আসতে চেষ্টা করবে, এইভাবে রাগ দ্বেষের দ্বারা ব্যবহার হতে থাকবে। এই জন্য সবকিছুর মধ্যে এবং সেটা নিজের মধ্যে একই সচ্চিত আনন্দ বিদ্যমান, আমি সবার মধ্যে বিদ্যমান আছি, আমার নতুন করে পাওয়ারও কিছু নেই আর নতুন হারাবারও কিছু নেই, এই ভাবটাই হচ্ছে পূর্ণতার ভাব, এটাই মানুষকে পূর্ণ আনন্দ দিতে পারে। এবং আগে আজকে 53 থেকে হবে যত্র যত্র অজ্ঞানাদ ভবেদ্বৈতম ইতরস্তত্র পশ্যতি আত্মত্বেন যদা সর্বম নৈতরস্তত্র চন্বপি, যত্র অজ্ঞানাদ ভবেদ্বৈত মিতরস্তত্র পশ্যতি আত্মত্বেন যদা সর্বম নৈতরস্তত্র চন্বপি, যত্র অজ্ঞানাদ ভবেদ্বৈতম ইতরস্তত্র পশ্যতি আত্মত্বেন যদা সর্বম নেতরস্তত্র চন্বপি, মানে যেখানে মা যেই অবস্থায় এসে মানুষ অজ্ঞান অজ্ঞানের কারণে অজ্ঞানাৎ দ্বৈতম পশ্যতি, দ্বৈতম ভাবে মধ্যকে প্রতীতি হয় তত্র পশ্য, মানে যেখানে সে আছে সেখানে নিজের থেকে ভেদ দেখে, এই অজ্ঞানের কারণে পরিচ্ছিন্নতা বা ভেদ বুদ্ধি, সেই জন্য সে যতক্ষণ এরকম অজ্ঞান থাকবে ততক্ষণ পর্যন্ত ভেদ দৃষ্টি থাকবে, দেখবেন এই যে অজ্ঞানের মাত্রা কম হচ্ছে কিনা, যত আপনি সবার সঙ্গে নিজেকে মিলিয়ে মিশিয়ে সবার মধ্যে নিজেকে দেখতে পাবেন বুঝতে পারবেন ধীরে ধীরে আমার অজ্ঞানের মাত্রা কম হচ্ছে, যত চাওয়া পাওয়ার মাত্রা কমে যাবে তত বুঝতে পারবেন যে আমি মুক্তির দিকে এগোচ্ছি। আমি প্রথম দিনই বলেছিলাম বই শুরু করার আগে, মুক্তি চাওয়া মানে অন্য চাওয়া পাওয়ার থেকে মুক্ত হওয়া। আমি যদি সংসার বন্ধন থেকে মুক্ত হতে চাই তাহলে অন্য চাওয়া পাওয়ার থেকে আমাকে মুক্ত হতে হবে। সেরকম আর কি, যতক্ষণ পর্যন্ত অজ্ঞান থাকবে ততক্ষণ পর্যন্ত ভেদ দৃষ্টি থাকবে। যাত্রী দ্বৈতাম বিভবতি তত্র ইতরে ইতরম পশ্যতি, যখন আমি নিজের থেকে কোনো একটা বস্তু দেখলেই ওটা ওটা কি এটা কি এই ভাবটাই মন থেকে চলে যাবে, যাহা কিছু আছে আমি ভিন্ন কিছু নেই, আমি ভিন্ন, আমি ওখানে ওই নাম রূপের মাধ্যমে অভিব্যক্ত হয়েছি। আর নাম রূপ তো পঞ্চমহাভূতের বিকার, ওখানে এবার নতুন কি হবে, যা কিছু নাম রূপ আছে সত্যি পঞ্চমহাভূতেরই বিকার, চাহে ব্রহ্মলোক চাহে তলাতল পাতাল রসাতল এই পঞ্চমহাভূতেরই বিকার আছে, নতুন করে সেখানে কিছু তো হবার নেই। এইভাবে দৃঢ় সচ্চিদানন্দই সত্যরূপে বিদ্যমান আর সারা বিকার পঞ্চমহাভূতে। এই দৃঢ় হওয়ার জন্য তখন কি হয় যে এই ভেদ দৃষ্টিটা ধীরে ধীরে কমতে থাকে, সব আত্মভাবে দেখা হয়। যে যতক্ষণ পর্যন্ত অজ্ঞান থাকে ততক্ষণ পর্যন্ত ভেদ দৃষ্টি থাকে, তার মানে আমার অজ্ঞানের মাত্রা কমছে কি কমছে না সেটা বুঝবো কি করে, এই যে ও আমার থেকে আলাদা বা ও কি করছে বলা, এই বিচারগুলো মন থেকে ধীরে ধীরে ধীরে ধীরে চলে চলে যাওয়া। আর ব্যাস সব জায়গাতে এক ঈশ্বর পূর্ণ বা আমি বিদ্যমান আছি, আত্মার তিনে যাদা সর্বম, যখন সবকিছুর মধ্যে নিজের আত্মাকে দেখা যায় তখন না ইতর তত্র চলসবে, তখন আমার থেকে ভিন্ন রূপে একটা অনুমাত্র বস্তু বসে বুঝতে অনুভব করে না, মানে আমার অনু আপি ন বিন্দু মাত্র নেই, একটা ছোট বস্তু ছোট কণাও আমার থেকে ভিন্ন না, অন বড় বস্তু তো দূরের কথা সব কিছুর মধ্যে। যখন ধরুন এই যে বসে বসে জাগ্রত অবস্থায় বসে যদি আপনি নিজের ব্যাপকতা বা ধ্যান করতে পারেন, যখন স্থূল শরীর থেকে সূক্ষ্ম শরীর থেকে যদি মনটাকে ধীরে ধীরে ওঠানো যায় তখন আপনার মনের যে স্থিতি থাকে তখন দেখবেন আপনি কোনো ভেদ ভিন্ন বস্তুকে আপনার সামনে আসবেই না, মনে হবে আমিই একটা পূর্ণ ব্যাপক হয়ে সর্বত্র বিদ্যমান আছি। কিন্তু যেই মুহূর্তে শরীরের সঙ্গে আইডেন্টিফাই হয়ে যায় তখনই ভেদ দেখতে শুরু করি। এই ধীরে ধীরে এইটাকে অভ্যাস করা, জাগ্রতে বসে নিজেকে সুষুপ্তিকালে নিয়ে যাওয়া, এটা হচ্ছে বেদান্তের সাধনা। জেগে থাকবো কারণ সুষুপ্তিতে যা অনুভব হয় সেটা সেই সময় আমরা বুঝতে পারি না, জেগে উঠে বুঝতে পারি। কিন্তু যদি আমরা জাগ্রতকালে বসে জেগে যেতে যদি আমি নিজেকে স্থির বিচার করতে করতে আমি স্থূল শরীর নেই, যে স্থূল যেমন আমরা ধ্যানের সময় মনটাকে স্থূল শরীর থেকে উঠিয়ে নিই, তারপরে মনটাকে একাগ্র করে মনকে দেখতে থাকি, মনটার একটা পয়েন্টে স্থির করা, নিজের শ্বাস প্রশ্বাসের সাথে মিলিয়ে প্রাণায়ামে মনটাকে যখন ধীরে ধীরে স্থির করতে করতে একটা চিন্তার মধ্যে বা একটা অবজেক্টের মধ্যে মনটাকে স্থির করে ফেলে, তারপরে সেই মানে এই আমি ধ্যান করছি কোনো একটা বস্তুর আর এই ধ্যান ক্রিয়া চলছে, আমি ধ্যাতা দেব, এই ভেদটা চলে যাবে। এই ভেদটা চলে গিয়ে তখন কেবলমাত্র নিজের সত্তাকে আপনি অনুভব করতে পারবেন, তখন দেখবেন কোথাও কোনো ভেদ। এইটাকে যদি আমরা ধীরে ধীরে ধীরে ধীরে অভ্যাস করতে পারি, বিচারের সাথে একটু এই অভ্যাস করতে পারি, তাহলে সেটা কেন অপরোক্ষণ বিচার দ্বারা জিনিসটাকে বোঝা যায়, কিন্তু অপরোক্ষ অনুভূতি না হলে সেটাকে ধরে রাখা কঠিন হয় আর কি। এই জন্য বা এই অপন অনুভূতি কি করে হবে, এই প্রক্রিয়াগুলো 100 নম্বর শ্লোকের পর থেকে ভগবান শঙ্করাচার্য বলবেন, যে যা পুরো স্টেটমেন্ট যা কিছু এখানে বললেন, বিচারটা যখন বিচার করতে করতে মন যখন শুদ্ধ হয়ে যাবে তখন মন আর এদিক ওদিক দৌড়বার চেষ্টাই করবে না, কারণ বিচার করে সে দেখে নিয়েছে যে ঈশ্বর ভিন্ন কিছু নেই। সেই সময় ব্যাস এই যে নিয়ম যেমন নিয়মগুলো যেগুলো আগে অভ্যাস করেছেন সেগুলোকে কি করে ইমপ্লিমেন্ট করে আমরা আমার অপরোক্ষ অনুভূতিকে প্রাপ্ত করতে পারবো, সেটাও এখানে ভগবান ভাষ্যকার বলেছে। তো অজ্ঞান থেকেই দ্বৈত দেখা যায়, আর যখন সব আত্মভাবে দেখবো তখন দ্বৈতের অনুমাত্র কোথায় থাকে না। এবং এইরকম যদি আমার বোধ উৎপন্ন হয় তাহলে আর কোনো শোক শোক দুঃখ মোহ কষ্ট কিছুই থাকে না, তখন আত্মভাবে আপনি আপনি সেই শোক মোহ চলে যায়। শ্রুতি এই কথা উপনিষদে বলেছে আর কি, যস্মিন সর্বাণি ভূতানি হ্যাত্মত্বেন বিজানত নবৈতস্য ভবেন্মোহ ন চ শোকদ্বিতীয়ত। যস্মিন সর্বাণি ভূতানি হ্যাত্মত্বেন বিজানত নবৈতস্য ভবেন্মোহ ন চ শোকদ্বিতীয়ত। যস্মিন মানে যেই সময়ে যেই সাধকের মধ্যে, এটা ঈশাভাষ্য উপনিষদে ভগবান ভাষ্যকার যস্মিন শব্দের অর্থ করেছেন, সাধন করতে করতে যে সময় প্রতিবন্ধক গুলো চলে যায় তখন যেই সাধকের মধ্যে কি হয়, সমস্ত ভূতি আমি মধ্যেই আমি বিদ্যমান আছি, আমার মধ্যেই সমস্ত ভূত বিদ্যমান আছে, আমার থেকে ভিন্ন করে কিছু নেই, এইটা অনুভব হয়ে যায়। তত্র কো মোহ কো শোক একত্ব অনুপশ্যত, এই একত্ব দ্রষ্টা সাধকের মধ্যে শোকই বা কোথায়, মোহই বা কোথায়। শোক মানে হায় এটা আমার কাছে নেই, মোহ মানে হায় এটা পেলে আমার ভালো হতো, এটা এই দুটো ভাবি মন থেকে চলে যাবে। তত্র কো মোহ কো শোক একত্ব অনুপশ্যত, এই শোক মোহ দিয়ে সংসার ব্যবহার চলছে, আর এই শোক মোহ থেকে উদ্ধার হতে হলে এই একাত্ম দর্শনই হচ্ছে একমাত্র উপায়। ঈশাভাষ্য উপনিষদের সপ্তম মন্ত্রে এসছে তত্র কো মোহ কো শোক একত্ব অনুপশ্যত, মানে শোক মোহ কেবলমাত্র ভেদ বুদ্ধির জন্য আমাদের মধ্যে হয়, যদি ভেদ বুদ্ধিকে আমরা মেটাতে পারি তাহলে আর কোনো শোক মোহ থাকে না। আমি অসঙ্গ পূর্ণ ব্যাপক সবার মধ্যে আমি বিদ্যমান, আমি এমন কোনো জায়গা নেই যেখানে আমি নেই, তাহলে এমন কোনো বস্তু নেই যেটাকে আমার প্রাপ্ত করার আছে, আর এমন কোনো বস্তু নেই যেটা আমার থেকে আলাদা করে থাকতে পারে, কারণ সমস্ত বস্তুকে সত্তা স্ফূর্তি তো আমিই প্রদান করি। এইভাবে যত বিচারের মাত্রা দৃঢ় হতে থাকবে আর সে ঈশ্বরনিষ্ঠ মন হতে থাকবে তখন একটাই তত্ত্ব মনের মধ্যে স্থির হয়ে যাবে, তখন আর কোনো জিনিসকে পাওয়ারও ইচ্ছা নেই। এই জন্য বলছে তত্র কো মোহ আমি যদি এটা পেয়ে যাই মোহ শোক মানে রিলেটেড এরকম ভাবে মোহ থেকে শোক আর শোক থেকে মোহ, এইভাবে মানে যতক্ষণ পর্যন্ত দ্বৈত বুদ্ধি থাকবে ততক্ষণ পর্যন্ত এটা চলতে থাকবে, আর যখন এই দ্বৈত বুদ্ধি মিটে যাবে তখন আর শোক মোহ মোহ মোহ মানে জাগতিক বস্তুকে দেখে এটা ভালো এটা মন্দ এটা হলে ভালো হতো, আর তারপর শোক মানে হয় এটা আমার কাছে নেই, এটা এই শোক এই নেই আমাদের দুঃখ চলতে থাকে। কিন্তু যখন সবকিছু এই নাম রূপের মধ্যে মিথ্যাত্ব নিশ্চয় হয়ে যাবে, নাম রূপ আমাকে কখনো সুখ দিতে পারেনি এবং পারবেও না এই ভাব নিশ্চয় হয়ে যাবে, তখন এই শুদ্ধ সচ্চিদ আনন্দের মধ্যেই মন বিদ্যমান থাকে, এর ফলে কি হয় তখন আর কোনো বস্তুর থেকে পাওয়ারও ইচ্ছা নেই, কোনো বস্তু হারাবারও ভয় থাকে না। এই জন্য এখানে বলেছে তত্র কো মোহ কো যস্মিন সর্বাণি ভূতানি, এটা মেন ইম্পর্টেন্ট, আত্মই বা ভূত বিজানাত আত্মত্বেন বিজানাত, মানে আত্মার থেকে ভিন্ন বলে আমার থেকে ভিন্ন সংসারে কোনো বস্তু নেই, আমি সবার মধ্যে সত্তা স্ফূর্তি প্রদান করে বিদ্যমান আছি, এটা বুঝবো কি করে। এটা বোঝার জন্যই এই সাধনা, ধীরে ধীরে ধীরে যত আমাদের এই পরিচ্ছিন্নতার থেকে আত্মবুদ্ধি চলে যাবে তত আমি আমার ব্যাপকতাকে অনুভব করতে পারবো। যেমন একটা মাটির পাত্রে ঘড়ার মধ্যে দেখলে মনে হয় যেন আকাশটা ওই ঘড়াটার দ্বারা পরিচ্ছিন্ন হয়ে আছে, মানে টুকরো হয়ে গেছে, কিন্তু যেই মুহূর্তে ঘড়াটা ভেঙে যায় তো ওই আকাশটা কোথায় যায়, আগে ওটা মহাকাশই ছিল কিন্তু এখন আমরা বুঝতে পারি যে মহাকাশের সঙ্গে এক হয়ে গেছে। এইরকম জীব অবস্থা তোর ওই চেতন এক পূর্ণ ব্যাপকই আছে, কিন্তু শরীরের সঙ্গে তাদাত্ম্য করে মনে হয় যেন সেটা পরিচ্ছন্ন হয়ে গেছে, কিন্তু যে মুহূর্তে শরীরের থেকে তাদাত্ম্যতাটা ধীরে ধীরে কম হতে থাকে দেখা যায় যে চৈতন্য এক পূর্ণ শুদ্ধ ব্যাপকই রয়েছে, আগেও তাই ছিল এখনো আছে আর অনন্তকাল ধরে সে একই চৈতন্য শুদ্ধ চৈতন্যই বিদ্যমান থাকবে। কত জন্মে কত শরীর প্রাপ্ত করুক না কেন, সে ঈশ্বর শরীর হোক চাই চিটি শরীর হোক চাই পশু পক্ষী শরীর হোক চাই উদ্ভিদ শরীর হোক, কিন্তু এই শরীরের বা শরীরের ধর্মের সঙ্গে আত্মার কোন সম্পর্ক, আত্মার কোন আত্মা সর্বদাই অসঙ্গ ব্যাপক মুক্ত। এবং বৃহদারণ্যক উপনিষদে আরো বলেছে এই আত্মিক আছে ব্রহ্ম তো বাইরের অন্য বস্তু আমার থেকে, বলতে না না এই আত্মাই ব্রহ্ম, এই তুমি হচ্ছে সেই পরম ব্রহ্ম, অয়ম আত্মা ব্রহ্ম প্রজ্ঞানম ব্রহ্ম অথবা তত্ত্বমসি, তুমি হচ্ছে সেই পরম তত্ত্ব। চারটে মহাবাক্য আছে, চারটে মহাবাক্য হচ্ছে যে প্রথম হচ্ছে উপদেশাত্মক মহাবাক্য যেটাকে বলে তত্ত্বমসি, তত্ত্বমসি শোনার পরে যখন মনে বিচারে শাস্ত্র বলছে তুমি সেই পরম ব্যাপক শুদ্ধ চেতন তত্ত্ব, আমি তো পরিচ্ছন্ন একটা, না না তুমি নিজেকে চেতন মানো কি মানো না, প্রজ্ঞানম ব্রহ্ম এই যে চেতনাটা এটাই ব্রহ্ম, তাই এবং সেই চেতনাটা তুমি কোথায় দেখতে পাচ্ছ, তাহলে চেতনাটা তো তোমার নিজের মধ্যেই দেখা যাচ্ছে, তাহলে অয়ম আত্মা ব্রহ্ম। তারপরে যখন সেটাকে ভাবতে পারে কিন্তু ব্রহ্ম তো ব্যাপক আমি তো পরিচ্ছিন্ন। তখন সেটা নিয়ে চিন্তা করতে করতে বা সেখানে মানতে দৌড়ি দেখা যায় যে অহম ব্রহ্মাস্মি, নিজের ব্যাপকতাকে অনুভব করে ফেলতে পারে মানুষ। এটা হচ্ছে শ্রুতির প্রক্রিয়া। তো এখানে শ্রুতির এই যে আমি সেই ব্যাপক তত্ত্ব সেটা বোঝাবার জন্য বৃহৎ অরণ্যক বাক্য, এবং এটা অথর্ববেদের মহাবাক্য হচ্ছে অয়ম আত্মা ব্রহ্ম। অয়ম আত্মা হি ব্রহ্মৈব সর্বাত্মকতয়া স্থিতঃ ইতি নির্ধারিতম শ্রুত্বা বৃহৎ আরণ্য সংস্থায়া। অয়ম আত্মা হি বৈ ব্রহ্ম সর্বাত্মকতয়া স্থিতঃ ইতি নির্ধারিতম শ্রুত্বা বৃহৎ আরণ্য সংস্থায়া। বৃহৎ আরণ্য সংস্থায়া ইতি নির্ধারিতম শ্রুত্বা বৃহৎ আরণ্য সংস্থায়া। অয়ম আত্মা হি বৈ হি ব্রহ্মৈব সর্বাত্মকতয়া স্থিতঃ ইতি নির্ধারিতম শ্রুত্বা বৃহৎ আরণ্য সংস্থায়া। এই যে আত্মা, যেটাকে আমি আমি বলে আমি আমি বলে ভাবছি, এই জীবাত্মা এটা পরিচ্ছিন্ন নয়, এটা ব্যাপক, এটা পূর্ণ। এই যে অয়ম আত্মা হি ব্রহ্মৈব, এই আত্মাই ব্রহ্মই হচ্ছে, ব্রহ্মই, ব্রহ্ম থেকে ভিন্ন কিছু নেই। কেউ ইনি সবার মধ্যে ব্রহ্মই সবাইকে সত্তা স্ফূর্তি প্রদান করেছে। একটা চেতন তত্ত্বই সবার মধ্যে সত্তা স্ফূর্তি প্রদান, সর্বাত্মকতা সবার ভেতরে, সবার ভেতরে, সবার মধ্যে, সবার স্বরূপ হয়ে বসে আছে, সবার স্বরূপ হয়ে বসে আছে, যার জন্য তাকে কখনো বিষয়রূপে জানা যায় না। আমি যদি চাই যে আমি আমার চোখের মণিটাকে আমি দেখবো, কখনই দেখতে হবে রিফ্লেকশনে দেখতে হবে, তাহলে আমি চোখের মণি, কারণ সেটা আমার মধ্যেই বসে আছে। সেরকম আত্মাকেও যদি দেখতে হয় এই অন্তঃকরণে প্রতিফলিত চেতনকেই দেখতে হবে, তাকে বিষয়রূপে কখনো দেখা যাবে না। আমি আমার চোখের মণিকে যদি দেখতে চাই আমাকে কি করতে হবে, কোনো একটা আয়নাতে প্রতিবিম্ব দেখতে হবে। সেই রকমই আমি আমার শুদ্ধ স্বরূপ চেতন স্বরূপে দেখতে চাই, তাহলে অন্তঃকরণে প্রতিফলিত চেতনের মাধ্যমেই বুঝতে হবে। শাস্ত্র যেরকম ভাবে যে প্রক্রিয়াকে বলেছে, এই জন্য অয়ম আত্মা হি বৈ ব্রহ্ম সর্বাত্মকতায় আসলে এই আত্মাই সবার মধ্যে আত্মরূপেই বিদ্যমান আছে, ব্রহ্মই সবার মধ্যে আত্মরূপে বিদ্যমান আছে। ইতি নির্ধারিতম শ্রোতা, এইভাবে শ্রুতির দ্বারা নিশ্চয় করা হয়েছে। কোন শ্রুতির দ্বারা? বৃহৎ আরণ্য সংস্থায়া, বৃহৎ আরণ্য শ্রুতির নাম, বৃহৎ আরণ্য সম্যক সংস্থা, সংস্থা মধ্যে বৃহৎ আরণ্য নামক শ্রুতির দ্বারা, বৃহৎ আরণ্য শ্রুতির দ্বারা দুটো তৃতীয় এক বচন সংস্থায়া শ্রুতিয়া নির্ধারিত। কেবল বৃহদারণ্যক শ্রুতি নয়, সমস্ত শ্রুতিতেই এক কথাই বলেছে যে অয়মাত্মা ব্রহ্ম, অহম ব্রহ্মাস্মি, প্রজ্ঞানম ব্রহ্ম, এইসব এই যা কিছু দেখতে পাচ্ছি সব ব্রহ্ম, ভিন্ন কিছু নেই। এবং সেটাকে লাস্টে অনুভব করলেই তখন আমি বলি ইয়েস অহম ব্রহ্মাস্মি, এটা হচ্ছে লাস্টে অনুভবাত্মক বাক্য। প্রথমে উপদেশ থেকে অনুভবে পৌঁছাবার জন্য এটা হচ্ছে উপায়। আত্মা হি ব্রহ্মই, এই আত্মাই জীবাত্মাই ব্রহ্ম ব্যাপক হচ্ছে, জীবাত্মাই ব্যাপক হচ্ছে, আর সবার মধ্যেই জীবাত্মা, একটাই আত্মা সবার মধ্যে, তখন জীবত্ব থাকে না, তখন সবার মধ্যে আত্মাটাই বসে আছে, শুদ্ধ আত্মাই সবার মধ্যে বিদ্যমান। এইভাবে বৃহদারণ্যক শ্রুতির দ্বারা নিশ্চয় করে বলা হয়েছে। ভগবান শঙ্করাচার্যের একটা বিশেষতা হচ্ছে, তিনি যা কিছু আমাদের বুঝিয়েছেন সব কিছুর পেছনে একটা শ্রুতি বাক্য আছে, কারণ শ্রুতি প্রমাণের ওপরে কোনো প্রমাণ নেই, বেদ প্রমাণের ওপরে কোনো প্রমাণ নেই, সমস্ত আস্তিক দর্শন বেদকেই মুখ্য প্রমাণ মেনেছে, যা আমাদের প্রত্যক্ষ অনুমান উপমান এগুলো কোনো কোনো সময় ভ্রান্ত হতে পারে, কিন্তু বেদ কখনো ভ্রান্ত কথা বলবে না, বেদ কখনো আমাদেরকে গলত ভুল ইনফরমেশন দেবে না, এটা সমস্ত আস্তিক দর্শন মেনেছে। তাই শ্রুতি বলছে, আমরা এখন বুঝতে না পারলেও শ্রুতি বাক্যকে বিশ্বাস করে, গুরু বাক্যকে বিশ্বাস করে এটাকে যদি মেনে চলি, তাহলে আমরা নিশ্চয়ই একদিন সেটাকে উপলব্ধি করতে পারি, উপলব্ধি করতে পারবো। এটাকে বোঝাবার জন্য আচ্ছা এই যে ঠিক আছে যে, কিন্তু এই যে আমরা জাগ্রত স্বপ্ন সুষুপ্তি আমাদের মধ্যে যে ব্যবহার চলতে থাকে, এই ব্যবহার তো সত্য, ব্যবহারকালে তো আমি ওর সঙ্গে ব্যবহার করছি, আমায় কিছু দিচ্ছে, আমি কিছু নিচ্ছি, তার থেকে আমি সুখ দুঃখ অনুভব করছি, এগুলো তো সব সত্য। জাগ্রত স্বপ্ন সুষুপ্তি কোথায় যাবে? ঠিক আছে, সবার মধ্যে এক ব্রহ্ম আছে, কিন্তু জগৎ মিথ্যা কি করে হবে? আমি তো নিজে অনুভব করি সেটাকে সত্য বলে মানছি বা সত্য বলে অনুভব হচ্ছে। আগে আমাকে প্রথমে মিথ্যার পরিভাষা কি বলেছিল, যে বস্তুটা সবসময় একরকম থাকে না বা সবসময় কাজে আসে না তাকে মিথ্যা, এই যে পরিভাষা আগে বলেছিলাম, এখন দেখাচ্ছে এই যে জাগ্রত স্বপ্ন সুষুপ্তিকে তুমি সত্য বলে মানছো বা তিনটি অবস্থার মধ্যে দিয়ে আমাদের রোজ আসা যাওয়া করতে হয়, এগুলো সত্য কেন হবে না? তোমরা নিজের অনুভব করছি, কিন্তু দেখো তিনটি অবস্থাকে একটু ভালো করে বিচার করে দেখো। আচ্ছা বলো, স্বপ্নেতে তুমি যা কিছু দেখো সেগুলোকে তুমি সত্য মানো কি মানো না? উত্তর কি হবে? না, মানি না। কেন মানো না? কারণ কি, স্বপ্নের বস্তু কিছু জাগরিতে বা সুষুপ্তে কাজে আসে না। আচ্ছা, এটাই যদি তোমার সিদ্ধান্ত হয়, মানে আমাদের তিনটে অবস্থায় একটা অবস্থায় আমরা যে বস্তুকে, এখানে বোঝাটা সহজ আর কি, একটা অবস্থায় যে বস্তুগুলোকে নিয়ে আমরা ব্যবহার করছি সেই কোনো বস্তু আমরা জাগরিত অবস্থায় এসে দেখতে পাই বা পাই না, তার উপযোগিতা থাকে না। তাহলে স্বপ্নের বস্তু জাগরিতে উপযোগিতায় না আসার জন্য তাকে যদি তুমি মিথ্যা নিশ্চয় করো, কোন জাগরিতের বস্তু তোমার স্বপ্নে কাজে আসে? জাগ্রত কালে খেয়ে দিয়ে শুনলাম পেট ভরে, আর স্বপ্ন শুয়েই দেখ স্বপ্ন দেখছি যে 7 দিন ধরে কিছু খাইনি, জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে, কি কাজে আসলো আমার ওই খাওয়া দাওয়া? যা একটা ঘরে, বন্ধ ঘরে শুয়ে আছে যেখানে কেউ আমাকে দেখতাম না, আর স্বপ্ন দেখছি আমি জঙ্গলে একলা, কেউ নেই, ভয়ে মরে যাচ্ছি, ভয়ে পালাচ্ছি। তাহলে এই যে জাগ্রতের বস্তু স্বপ্নে কাজে আসে না, স্বপ্নের বস্তু জাগরিতে কাজে আসে না। তো স্বপ্নের বস্তু জাগরিতে কাজে না আসার জন্য যদি তাকে আমি মিথ্যা বলি, তাহলে সব জাগ্রতের বস্তু যখন স্বপ্নে কাজে আসে না তাকে মিথ্যা বলতে অসুবিধা কোথায়? এটাও তুমি বিচার করছি। প্রশ্ন হবে যে মহারাজ, জাগ্রত উঠে আমরা আবার সেই রকমের জিনিস বস্তু দেখতে পাই, কিন্তু স্বপ্নে তো আমরা রোজ রোজ একই বস্তু দেখি না, কখনো কখনো দেখি। এটাও একটা ভ্রান্ত ধারণা। ভ্রান্ত ধারণা মানে আমি যেই বস্তুটা কালকে দেখেছিলাম আজকে কিন্তু সেই বস্তুর মধ্যে অনেক পরিবর্তন হয়ে গেছে, কিন্তু আমাদের সে দেখার সূক্ষ্ম দৃষ্টি নেই বলে আমাদের মনে হচ্ছে যে আমরা সেই বস্তুটাকেই দেখছি। কারণ আমাদের মনের বা আমাদের এসে আর নিজেদের মনের মধ্যেও কত পরিবর্তন হয়ে যায়। কালকে যে লোকটার সঙ্গে বন্ধুত্ব করে মানে আজকে একসঙ্গে ছিলাম, আজ একদিন পরে ঘুমের থেকে উঠি মনে জানে এই লোকটা তো এই করেছে, ওটা তো ওই করেছে। তাহলে এই যেগুলোকে আমি সত্য বলে ভাবছি এগুলোর মধ্যে তো নিজেই মিথ্যাত্ব অনুভব করতে পারছি, কারণ এগুলো ব্যভিচার করছে। বেদান্তের মিথ্যাত্বের ব্যভিচার পরিভাষা কি, যেই বস্তু এক রূপে থাকে না সেটাই হচ্ছে মিথ্যা। তা জগতের কোন বস্তুটা এক রূপে থাকে? কোন আমরা ভাবছি যে কালকে যে সমুদ্রকে দেখেছিলাম আজকেও সেই সমুদ্রকে দেখছি, বা কালকে যে হিমালয়কে দেখেছিলাম আজকেও সেই হিমালয়কে দেখছি, কিন্তু না না, এই উত্তরকাশীতে 40 বছর থাকার পরে কত পরিবর্তন হয়ে গেল, তবুও বলছে এটা সেই উত্তরকাশী। কত পরিবর্তন মানুষ এরকম প্রত্যেক, এবং একদিনে পরিবর্তন হয় না। একটা কাপড়কে, এটা যোগ দর্শনে খুব সূক্ষ্ম করে সূক্ষ্মভাবে এটা একটা সূত্র দিয়ে বুঝেছি, একটা কাপড়কে যদি আপনি 5 বছর নতুন কাপড়কে একদম ভাঁজ করে আলমারিতে রেখে দেন, 5 বছর পরে ওটা খুলবেন দেখবেন কাপড়টা সে ভাঁজে ভাঁজে পেটে গেছে। কি করে ফাটলো? কাপড় তো নতুন ছিল। তার মানে প্রত্যেক ক্ষণে ক্ষণে ওই দ্রব্যের মধ্যে কিছু পরিবর্তন হয়েছে, যেটা আমরা দেখতে পাইনি, অনেকদিন রাখার পরে তখন দেখতে পাওয়া যায়। এখন যেই বস্তুগুলোর মধ্যে এরকম পরিবর্তন হয় বেদান্তের বেদান্ত ভাষাতে, তাকেই তো আমরা মিথ্যা বলি। তাহলে জাগ্রতের বস্তু স্বপ্নে কাজে আসে না, স্বপ্নের বস্তু জাগরিতে কাজে আসে না, সেই জন্য স্বপ্ন মিথ্যা তাই জাগরিত মিথ্যা। কিন্তু শঙ্কা হয় জাগরিতে তো আমরা সব বস্তুকে একই রকম ভাবে দেখতে পাই, আচ্ছা ভাই কিন্তু স্বপ্নে দেখতে পাওয়া যায় না, কিন্তু এই যে আমার মনে হচ্ছে আমি একই রকম ভাবে দেখতে পাই, এটা হচ্ছে মানসিক আসক্তি, একটা বস্তুর প্রতি আসক্তি আমাকে বস্তুর পরিবর্তনকে দেখতে দেয় না, আমরা ওই বস্তুটাকে ওইভাবেই দেখতে চাই। কিন্তু দেখুন একটা ছোট বাচ্চা, বাচ্চাকে সবাই ভালোবাসে, কিন্তু ওই ছোট বাচ্চাটাই যদি 15 বছর ধরে ওরকম বাচ্চাই থেকে যায় কোনো মা বাবার ভালো লাগবে? লাগবে না। তাহলে এই যে পরিবর্তন হচ্ছে, পরিবর্তন আমরা চাই, কিন্তু এই পরিবর্তন চাওয়ার পরেই কি হচ্ছে, আমাদের সুখ দুঃখকে ভোগ করতে হচ্ছে। সেই জন্য অপরিবর্তন এইটাকে বুঝতে হবে আমাদেরকে, কোথার থেকে আমাদের সুখ দুঃখ, কেন সুখ দুঃখ, এবং সেটার থেকে বেরিয়ে আসার উপায় তখন শাস্ত্র সমাজে ভালো করে বোঝা যাবে, ভালো করে বোঝা যাবে যে কি শাস্ত্র বলতে যাচ্ছে, কেন আমরা জাগরিতকে মিথ্যা বলছি। কারণ সত্যত্ব বুদ্ধি থাকলেই বারবার সেখান থেকে পাওয়ার ইচ্ছা জানবে কিছু, আর শাস্ত্র দেখাচ্ছে দেখো তুমি তাকে যেভাবে পেতে চাইছো এটা কিছুতেই হতে পারবে না, কারণ তোমার মনেরও পরিবর্তন হচ্ছে, সেই বস্তুটার মধ্যেও পরিবর্তন হচ্ছে, তোমার মনেরও পরিবর্তন সেই বস্তুটার মধ্যেও পরিবর্তন হচ্ছে, তার যার ফলে কি হবে সেই বস্তুর থেকে তুমি বারবার দুঃখই পেতে থাকবে, যত তুমি তাকে ধরতে চেষ্টা করবে বাঘের মতন পারবে, হবে না, কখনো হবে না। এই জন্য যেমন স্বপ্নের বস্তু আমাদের কাজে আসে না, তেমনি জাগ্রতের বস্তুও কাজে আসে না। হ্যাঁ একদিন দুদিন সেরকম সব সেটা হতে পারে, কিন্তু আগের মতন আর থাকে না, সেটা কিছু না কিছু পরিবর্তন হতেই থাকে, ঘসতে থাকে, খারাপ হতে থাকে, ছিঁড়ে ছিঁড়ে পেটে যেতে থাকে। এই জন্য জগৎকে মিথ্যা বলে নিশ্চয় করতে হয়। ঠিক সেই রকম সুষুপ্তি অবস্থায় জাগ্রত থাকে না, সুষুপ্তিও থাকে না, মানে স্বপ্নও থাকে না, স্বপ্নে বা জাগ্রত যা বস্তু নেই সুষুপ্তিতে কেউ থাকে না। আবার জাগ্রত স্বপ্ন অবস্থায় সুষুপ্তির আনন্দকে আমরা পাই না, তার মানে সুষুপ্তি জাগ্রত স্বপ্নে ব্যভিচার করছে, আর জাগ্রত স্বপ্ন সুষুপ্তিতে ব্যভিচার করছে। এইভাবে তিনটি অবস্থাই আত্মার মধ্যে কল্পিত, তাই তিনটেই মিথ্যা। যেটার উপরে আমাদের খুব বেশি জোর, আমি তো জাগ্রত কালে এটা অনুভব করি, স্বপ্ন দেখি আমি তো সুষুপ্তিতে, কিন্তু এই তিনটি অবস্থায় সমস্ত কোন অবস্থার সঙ্গে আত্মার কোনো সম্বন্ধ নেই, তিনটি অবস্থায় ব্যভিচারী। কিন্তু তিনটি অবস্থার মধ্যে অনুস্যূত আছে যে সাক্ষী রূপী আত্মা। আমি জাগ্রতকালে ইন্দ্রিয় দিয়ে স্থূল বিষয়কে ভোগ করেছি, স্বপ্নকালে মন দিয়ে সূক্ষ্ম প্রাতিভাসিক বস্তুকে ভোগ করেছি, সুষুপ্তিকালে মন ইন্দ্রিয় ছিল না কিন্তু নিজের আনন্দকে অনুভব করেছি। এই যে ভেতরে যিনি একজন যার মধ্যে কোনো পরিবর্তন হয়নি, এইটাকে ধরতে হবে। এই পরিবর্তনের মধ্যে ওই অপরিবর্তনীয়তার পরিবর্তনকে দেখে কোথায় পরিবর্তন হয়নি সেটাকে বুঝতে হবে, তাহলে আত্মসাক্ষাৎ হয়ে যায়। এই জন্য আগের ইয়েটা আসবে, কিন্তু আজকে এখানেই রাখবো, আগের শ্লোক গুলো এই নিয়েই বলবেন আর কি ভগবান শঙ্করাচার্য। কিন্তু এইটাকে ফান্ডামেন্টালি বুঝতে হবে, কেন জাগ্রত স্বপ্ন সুষুপ্তি মিথ্যা, যে কারণ কি সেটা একে অপরের কখনো কাজে আসে না। এইটাকে যদি আমরা বুঝে ফেলতে পারি তখন এর মিথ্যাত্ব নিশ্চয় হবে, তাহলে এর মধ্যে সত্য কোনটা। এই যে বিচার গুলোকে যিনি দেখছেন, যে পরিবর্তনকে যিনি দেখছেন, সে তিন অবস্থার মধ্যে যিনি অনুস্যূত আছেন তার মধ্যে, কিন্তু তার মধ্যে কোনো পরিবর্তন নেই, এটা আমার পারমার্থিক সত্য। ঠিক আছে, ওম পূর্ণমদঃ পূর্ণমিদম পূর্ণাত পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে। শান্তি শান্তি শান্তি। শুনতে পাওয়া গেছে আজকে, আজকে তো আজকে খুব ভালো শুনতে পাওয়া গেছে, খুব ভালো অসুবিধে হয়নি আজকে। আজকে ভগবানের কিছু, আজকে ভগবানের কিছু কৃপা ছিল আমাদের উপরে, তাই কোন মহারাজ প্রণাম। আর জানেন তো মহারাজ, আজকের যে মানে আমাদের সাবজেক্টটা বলাটা এত চমৎকার, তার সাবজেক্টটা আমার মানে ইয়ে লাগছে, কালকে একটু রিপিট করবেন মহারাজ। আমি তো রোজই করবি পুরোনোটাকে দিয়ে, কিন্তু আজকে খুব সুন্দর জিনিসটা, মানে শুনতে পারা গেছে তো সবটা, সেই জন্য কোনোদিন কোনটা শুনতে পাওয়া যায় না, সেই জন্য আমি যে আপনি যে বললেন না যে মিথ্যা, সেটা তো আমরা আমাদের শরীরটাকে দিয়ে করতে পারি, যে শরীরটা আস্তে আস্তে জড়া আসে প্রথম। হ্যাঁ হ্যাঁ, শব্দে সমস্যা তো শরীরটাকে নিয়ে, বাইরের বস্তুকে নিয়ে এত সমস্যা নেই, শরীরটাকে নিয়ে সমস্যা। ওইখানটা যদি মিথ্যাত্ব নিশ্চয় হয়ে যায় তাহলে আর কোনো বস্তুর প্রতি কোনো আসক্তি থাকবে না, আপনি আপনি মুক্তির আনন্দ বুঝতে পারতে পারেন। ঠিক আছে, ওম পূর্ণমদঃ পূর্ণমিদম পূর্ণাত পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমাদায় করুণালয়ম নমামি ভগবৎপাদম শঙ্করম। ওম নমো নারায়ণ। ওম নমো নারায়ণ।